আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি। শয়তান চলে যে পথে, সে পথ যেন না ধরি। আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি। প্রভু তোমার পথে যেন জীবন গড়ি, কোরআনের আলো দিয়ে হৃদয় ভরি। আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি। জীবনের প্রতিটি সময় তোমার তা আতে যেন হয়, ইলমের আলোতে হৃদয় নুরানি করে দিও আলোময়। জীবনের প্রতিটি সময় তোমার তা আতে যেন হয়, ইলমের আলোতে হৃদয় নুরানি করে দিও আলোময়। তুমি পারো গড়তে জীবন অসহায়ের তুমি আপন, তুমি পারো গড়তে জীবন অসহায়ের তুমি আপন, তোমারই কাছে তাই মিনতি করি যেন ভুল কভু না করি, যেন ভুল কভু না করি। আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি। শয়তান চলে যে পথে, সে পথ যেন না ধরি। আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু না করি। কভু শয়তানের ধোকায় গোমরা পথে যদি পাবাড়াই, ভুল পথে যদি চলে যাই, তোমার রহমে দিও মোরে ঠাই। কভু শয়তানের ধোকায় গোমরা পথে যদি পাবাড়াই, ভুল পথে যদি চলে যাই, তোমার রহমে দিও মোরে ঠাই। তোমার দয়া মহানতি থামিয়ে দিও পাপের গতি, তোমার দয়া মহানতি থামিয়ে দিও পাপের গতি, তোমাকেই যেন শুধু হৃদয়ে ধরি যেন ভুল কভু ন করি, যেন ভুল কভু ন করি। আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি। শয়তান চলে যে পথে সে পথ যেন না ধরি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি। প্রভু তোমার পথে যেন জীবন গড়ি, কোরআনের আলো দিয়ে হৃদয় ভরি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি, আমার জীবনে চলার পথে যেন ভুল কভু ন করি, যেন ভুল কভু ন করি, যেন ভুল কভু ন করি।